আসসালামাইকুম। হ্যাঁ, তারপরে বলুন, আপনি যা বলা বলুন বলুন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ভালোই আছি। আশা করি তোমরা ভালো থাকবে, আর ভালো থাকো এবং ভালো কাজ তো করছো। তাছাড়া আবার দোয়া করব যে ওই কাজ আরো যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য চেষ্টা চালাবে। এই আশা তো আমার বড় বড় আশা এবং আকাঙ্ক্ষা, বড় আকাঙ্ক্ষা। আর যে কাজে আছো সেই কাজে রত থাকো। আল্লাহর মেহরবানি, ভালো কাজ করলে নিশ্চয়ই আল্লাহর দয়া হবে, আল্লাহর মদত হবে, এতে কোনো সন্দেহ নাই। Okay.